তুমি কি কে বলিছ ছবি, শুধু পটে লেখা ওই যে সুদূর নীহারিকা, যারা করে আছে ভিড় আকাশের উনি, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারার তুমি কি তাদের মতো সত্য হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কে বলিছ ছবি, শুধু পটে লেখা নয়ন সমুখে তুমি না, নয়নের মাঝখানে নিছু জেঠাই, নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিছু জেঠাই, অজিতাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছি তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাহি জানি, তব সুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি, তুমি কি কে বলি ছবি, শুধু পটে লেখা ওই যে সুদূর নীহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারার তুমি কি তাদের মতো সত্য হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কে বলি ছবি, শুধু পটে লেখা।